তোমার হাতের মুঠোয় চোখের পলক রাখা, আলতো ভুঁয়ে দুঠো ছুঁয়ে ইচ্ছে মেলে পাখা। ওই তো সুখের অবাধ মম কাঁপছিল অকারণ, একই আদর মহোভাদর একই তো উচ্চারণ। এক মুহূর্ত যায় এক মুহূর্ত হাসে, অন্য ছলনের গল্প অন্য গল্পের ঘাসে। মন ভাঙে মন যেমন ঘটে সচরাচর, তোমার মুখে আমার ছায়ায় ভুল প্রতিশ্রুতির আঁচড়। কে থমকে দাঁড়া পুরনো পাড়া, মুহূর্তরা মুহূর্তে কাছে ঋণী মুহূর্ত। আমি তোমাকেও কিছু চিনি, ওই তো তোমার ঘাসের বিকেল দুলছে ঝুলন সাজে, নরম চোখে ছুঁড়ছে ধুলো প্রেমিক তীরন্দাজে। এক মুহূর্ত যায় এক মুহূর্ত হাসে, অন্য ছলনের গল্প অন্য গল্পের হাসি। মন ভাঙে মন যেমন ঘটে সচরাচর, তোমার মুখে আমার ছায়ায় ভুল প্রতিশ্রুতির আঁচড়। কে থমকে দাঁড়ায় পুরনো পাড়া, মুহূর্তরা মুহূর্তের কাছে ঋণী মুহূর্ত। আমি তোমাকেও কিছু চিনি। মিশকালো সমঝোতা পাতায় পাতায় উল্টানো রং অমর চিত্র কথা। এক মুহূর্ত যায় এক মুহূর্ত ভাসে, অন্য ছলনের গল্প অন্য গল্পের ঘাসে। মন ভাঙে মন যেমন ঘটে সচরাচর, তোমার মুখে আমার ছায়ায় ভুল প্রতিশ্রুতির আঁচর। কে থমকে দাঁড়া পুরনো পাড়া মুহূর্তরা মুহূর্তের কাছে ঋণী মুহূর্ত। আমি তোমাকেও কিছু চিনি মুহূর্তরা মুহূর্তের কাছে ঋণী মুহূর্ত। আমি তোমাকেও কিছু চিনি মুহূর্তরা মুহূর্তের কাছে ঋণী মুহূর্ত। আমি তোমাকেও কিছু চিনি মুহূর্তরা মুহূর্তের কাছে ঋণী মুহূর্ত। আমি তোমাকেও কিছু চিনি